আমরা মালিক আমরা শ্রমিক, আমরা শ্রমিক আমরা মালিক, আমরা মালিক আমরা শ্রমিক, আমরা শ্রমিক আমরা মালিক। রেষারেষি সব আজ ভুলবো ভুলবো ভুলবো, মমতার বন্ধনে হয়ে একাকার, দেশটাকে উঁচুতে তুলবো। আমরা মালিক আমরা শ্রমিক, আমরা শ্রমিক আমরা মালিক। রেষারেষি সব আজ ভুলবো ভুলবো ভুলবো, মমতার বন্ধনে হয়ে একাকার, দেশটাকে উঁচুতে তুলবো। আমরা মালিক, যদি গড়তে চাও নিজেকে আজ, পেতে চাও যদি সুখের সমাজ, যদি গড়তে চাও নিজেকে আজ, পেতে চাও যদি সুখের সমাজ, যদি গড়তে চাও নিজেকে আজ, পেতে চাও যদি সুখের সমাজ। তবে ভুলে যাও সব দ্বন্দ্ব ফাসাদ, মালিক শ্রমিক সবে রাখো হাতে হাত, ভুলে যাও সব দ্বন্দ্ব ফাসাদ, মালিক শ্রমিক সবে রাখো হাতে হাত। সবাই মিলে সেই শপথ নেব আজ, সবাই মিলে সেই শপথ নেব আজ, সবাই মিলে সেই শপথ নেব আজ, এভাবেই মিলে মিশে চলবো চলবো চলবো। আমরা মালিক, শ্রমিকের ঘামে গড়ে ওঠে সৌধ, মালিক সেখানে ঢালে বেশুমার অর্থ, শ্রমিকের ঘামে গড়ে ওঠে সৌধ, মালিক সেখানে ঢালে বেশুমার অর্থ, শ্রমিকের ঘামে গড়ে ওঠে সৌধ, মালিক সেখানে ঢালে বেশুমার অর্থ। মালিক বিনে শ্রমিক পাবে না কোথায়, চলতে পারবে না মালিক শুধুই টাকায়, মালিক বিনে শ্রমিক পাবে না কোথায়, চলতে পারবে না মালিক শুধুই টাকা। তাই দায়িত্ব বোধ সব হয়ে সচেতন, দায়িত্ব বোধ সব হয়ে সচেতন, দায়িত্ব বোধ সব হয়ে সচেতন, দ্বন্দ্বের বেড়া জাল ছিড়ব ছিড়ব ছিড়ব। আমরা মালিক, আমরা মালিক, মালিক যদি না গড়ে তুলতো এ গার্মেন্টস, কোথায় পেতে তুমি চাকরির পরিবেশ, মালিক যদি না গড়ে তুলতো এ গার্মেন্টস, কোথায় পেতে তুমি চাকরির পরিবেশ, মালিক যদি না গড়ে তুলতো এ গার্মেন্টস, কোথায় পেতে তুমি চাকরির পরিবেশ। তেমনি মালিকের মনে রেখো, তাদের ঘামেই তো স্বপ্ন দেখো, তেমনি মালিকের মনে রেখো, তাদের ঘামেই তো স্বপ্ন দেখো। শ্রমিকরা কাজ কর গভীর অনুরাগে, মালিক বেতন দাও ঘাম শুকানোর আগে, শ্রমিকরা কাজ কর গভীর অনুরাগে, মালিক বেতন দাও ঘাম শুকানোর আগে, শ্রমিকরা কাজ কর গভীর অনুরাগে, মালিক বেতন দাও ঘাম শুকানোর আগে। আমরা মালিক আমরা শ্রমিক, আমরা শ্রমিক আমরা মালিক। রেষারেষি সব আজ ভুলবো ভুলবো ভুলবো, মমতার বন্ধনে হয়ে একাকার, দেশটাকে উঁচুতে তুলবো। আমরা মালিক আমরা শ্রমিক, আমরা শ্রমিক আমরা মালিক। রেষারেষি সব আজ ভুলবো ভুলবো ভুলবো, মমতার বন্ধনে হয়ে একাকার, দেশটাকে উঁচুতে তুলবো।